চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, তবু তোমার সুখে ব্যথার জোয়ারে বুকে ডাকবো, শুধু তোমারই থাকবো আমি, তোমারই থাকবো আমি, তোমারই থাকবো আমি, তোমারই থাকবো। আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম, চোখের জলে দিয়ে যাব ভালোবাসার দাম, তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো, আমি তোমারই থাকবো আমি, তোমারই থাকবো শুধু তোমারই থাকবো আমি, তোমারই থাকবো। খেলা দিলেই অবহেলা দেবে সেই চাঁদের আলো ঘনালে সন্ধ্যাবেলা, ও যাকে নিয়ে করলে খেলা দিলেই অবহেলা দেবে সেই চাঁদের আলো ঘনালে সন্ধ্যাবেলা, যদি কার হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে, আমি আজ বিদায় থেকো ভালো থেকো, সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো, সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো, তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো, শুধু তোমারই থাকবো আমি, তোমারই থাকবো আমি, তোমারই থাকবো আমি, তোমারই থাকবো। আমি তোমারই থাকবো